بسم الله الرحمن الرحيم. أنس بن مالك رضي الله عنه قال الله رسول صلى الله عليه وسلم بندر إيمان مستقيم هو بنا পরিপূর্ণ হবে না, সঠিক হবে না, যতক্ষণ পর্যন্ত তার কাল সঠিক না হবে, সোজা না হবে। ইমান সোজা হবে না, ইমান মজবুত হবে না যদি তার মন মজবুত না হয়। হাত্তা ইস্তিকিম কলব, তার মানে কলবের উপরই মনের উপর নির্ভর ইমানের। আপনার মন যত ভালো তত আপনার ইমানটা ভালো, আমার মনের উপর নির্ভর করে। এই মন দিয়ে যদি বিশ্বাস হয়, মনের বিশ্বাস ইয়াকিন, তাহলে অবশ্য অবশ্যই আপনার যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমান মজবুত হবে। এবারে ইমান যদি মজবুত হয়, মন মজবুত, তাহলে বাকি আমল আপনার মজবুত। তাই বলেছেন লা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিম লিসানুহু, বলেছেন কলব মজবুত হবে না, সোজা হবে না যতক্ষণ পর্যন্ত তার জিহ্বা সোজা না হবে। এই কথা বলার আগে ভাবতে হয় আপনি কি বলছেন। যদি একজন মানুষ শুধু তার নিজের দিকে তাকায়, 100 জনের দিকে না তাকায়, তাহলে হবে? আপনি আপনার দিকে তাকাবেন, আপনি দেখাবেন জনসাধারণের দিকে, আপনার ক্ষতি হয়ে যাবে কিন্তু সাধারণ মানুষের জন্য ক্ষতি না হয়। এটা হলো ভালো মনের পরিচয়, যে তাকে অগ্রাধিকার দেয় সেই হচ্ছে সমাজের সমাজের কলঙ্ক। আর সমাজের রূপ হচ্ছে সে যে নিজেকে অগ্রাধিকার দেবে অন্যের সফল। আপনার ব্যক্তিগত ক্ষতি হয়ে যায় তবু অসুবিধা নেই, কিন্তু আপনি দেখবেন জনগণের জন্য, জনগণের জন্য ক্ষতি না। ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিম লিসানুহু ওয়ালা ইয়াদখুলুল জান্নাহ হাত্তা ইয়াতমানা জাওহু দাওয়িকাহু। জান্নাত বান্দা জান্নাতে যেতে পারবে না যদি তার প্রতিবেশী তার অসদাচরণ থেকে নিরাপদ না থাকে। অনেক মানুষ খুব ভালো, সলাদ সিয়াম সব ঠিক আছে, কিন্তু যখন কথা বলে সব নষ্ট হয়ে যায়। কথাটা খুব কড়া, নম্রতা নাই, অথবা নরম ভাষায় কথা বলে কিন্তু একদম হার্ড, মানে মনে আঘাত লেগে কথা বলে, আছে না, আস্তে কথা বলতে। কিন্তু আল্লাহ বাবা হয়তো মঞ্জুর দিয়েছেন, মঞ্জুর দিয়েছে এই জন্য তুমি গত দর্শ এরকম করছো। সবসময় বাদ বন্ধ রাখবে, এরকম মজবুত হওয়া উচিত, মুস্তাকিম হওয়া উচিত। একজনের জন্য দর্শনের ক্ষতি সারা ক্লাস। এই হাদিসটি সহিহ না মুসনাদে আহমদ তে আছে, শেখ হাসান আল-বানি হাসান বলেছে। তো এই হাদিস দ্বারা তিনটি কথা জানা গেল, মনে হলো আসল কলব, আসল কলব যদি ঠিক হয় তো ইমান ঠিক। তো কলবকে সোজা করার দরকার, মনকে সোজা করার দরকার। এরপরে কলবের নির্ভর হচ্ছে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে জিহ্বা। জিহ্বা কথা বলার আগে বুঝবেন এটাকে মুস্তাজিম রাখবেন সুজা। তার মানে হলো আপনি কথা বলার আগে তো মানে ভাববেন কি বলছেন কি না, তাই যেহেতু জিব্বার দিকে আপনি খেয়াল রাখছেন তাই আপনার মনটাও খেয়াল, আপনি মনের দিকেও খেয়াল রাখছেন, মনটাও সোজা হবে আর জিব্বাও কি হবে সোজা হবে। ধরেন জিব্বার যদি সোজা হয় তাহলে আপনি ভালো কথা বলবেন, আর ভালো কথা বলবে বললে তার প্রভাব পড়বে মনের উপর, মনটা আপনার ভালো থাকবে। এরপরে বলেছেন প্রতিবেশীর কথা, এই প্রতিবেশীর সাথে সবসময় তোমার চলাফেরা, তোমার মন যদি ঠিক না হয় জিব্বা ঠিক না হয় তাহলে তুমি তোমার প্রতিবেশীকে কষ্ট দিবে, প্রতিবেশী কষ্ট দিবে, বড়াই করো না, নিজেকে ছোট ভাবো, তাহলে তুমি ইনশাআল্লাহ দুনিয়াতেও তুমি সফল হবে আখেরাতেও সফল হবে ইনশাআল্লাহ। وعن ابي هريره رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم كان يقول اللهم اني اعوذ بك من دار السوء في دار المقامه في دار المقامه فان جاري جار الباديه يتحول। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসৎ প্রতিবেশী থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, অসৎ প্রতিবেশী বড় মুশকিল হয়। অসৎ লোক মুশকিল, হাসবুল্লাহ আলাইহি মুশকিল। যেমন সেন্টারে কাজ করে অসৎ থাকতে পারে না কাজ, একজনকে দিয়ে দশজন ভয় পায়, একশো জন ভয় পায়, আসলে মানুষ তাদের আখলাক নৈতিক গুণ হবে ভালো। আচ্ছা তুমি যদি অসুস্থ হও বা অন্য কিছু তো কথা বলবে না, কি অসুবিধা আছে সব মানুষ বুঝবে অসুস্থ, কিন্তু আপনাকেও বদ্ধানতাকে বাঁচতে হবে। একটা বলেন অসুস্থ আর আপনি বললেন আমার কথা শুনবেন না, এটা একটা কথা হলো হয় কিনা, যে অসুস্থ সে বুঝি, আপনি হয়তো সুস্থ হবো তোমার এক ধাক্কা খাচ্ছেন দু তিন বছর পর আপনি বুঝবেন, যে বোধ ধারণা করে পরবর্তীতে আল্লাহ তাকে পকড়াও করবে, সবসময় খেয়াল রাখবেন। কিন্তু তোমার আচার আচরণ যেন ভালো, অসুস্থ তো অসুস্থই, স্থায়ী বাড়িতে যেখানে সাধারণ আমরা যেমন এখানে অস্থায়ী হলো অস্থায়ী, সৌদিতে আপনি আছেন অস্থায়ী হলো স্থায়ী, সারা যেমন আপনি বাংলাদেশ গেলেন ছয় মাস থাকেন আপনার এখানে আসেন, এখানে বেশি থাকেন দুই মাস চলে গেলেন দেড় বছর দুই বছর এখানে থাকেন, আপনি স্থায়ী করতে পারেন হিসাব করলে আমরা স্থায়ী এখানে, আমরা তো মুসাফির হই না, বাস ঠেলায় মুসাফির কি করবে এই জন্য মুসাফির, আমার মুসাফির না আমরা এখানকার স্থায়ী বাসিন্দা, গেলাম বাড়িতে দুই মাস ছয় মাস দেখে এখানে বেশি থাকত, গোটা জীবন তোমার এখানেই শেষ করছ সৌদিতে, বিশ বছর পঁচিশ বছর ত্রিশ বছর ছত্রিশ বছর অনেকদিন সারা জিন্দগি এখানে শেষ, তবুও তুমি মুসাফির কিরকম হয়, তাহলে এখানে হচ্ছে হচ্ছে তুমি স্থায়ী বসে যাদের সাথে চলাফেরা তাদের সাথে জন্য আচরণ ভালো হয়, কোন কোন সময় আছে একটা অসৎ লোকের কারণে মানুষ রুম পাল্ট দেয় আছে কিনা, এমনি যায় তুমি অসৎ হয়েও না সৎ হওয়ার চেষ্টা কর, এরকম যদি না হয় তোমাকে দেখে কিনা তুমি হয়তো মনে করতে পারো আমার কাছে দেখছো আমার কাছে বসেই না, হ্যাঁ কথা বলতে পারো এরকম আসলে কিন্তু সে তোমার অসদাচরণ থেকে বাঁচার জন্য সে অন্য পথে যাচ্ছে। কিন্তু তুমি হয়তো মনে করছো এরকম। আচ্ছা অন্যদিকে কালকে একজন একটা কথা দিয়েছে ভালোই, তুমি যদি কাউকে দিকে হিংসা করো তাহলে তার মানে হলো তুমি বুঝতে পারছ যার সাথে তোমার হিংসা আছে তোমার থেকে ভালো, তাই না? কেন হিংসা করছো? যেহেতু সে তোমার থেকে ভালো, সে তোমার থেকে উত্তম, এজন্য তুমি হিংসা করছো। তাই যে ব্যক্তি তোমার সাথে হিংসা করে তুমি বুঝতে পারবো হিংসা করে। তুমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দেবো, আমরা বুঝি না কেউ যদি হিংসা করে আমার সাথে অসুবিধা নেই, অনেক সময় কুপ্রভাব পড়ে হিংসুকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিংসা করেছিল তো আমার সাথে হিংসা করতে পারে কিনা? অসম্ভব। একসাথে চলার অনুমতির ভিতরে হিংসা, ও কাজ করে বেশি, আপনার সাথে হিংসা করতে পারেন? মানে আমি আমার কথা বলো, আপনার উপর শুধু বলবেন না সে তো আলিম মানুষ হিংসা করে না, ওর ভিতরে হিংসা হয়তো আরো বেশি। দাওয়াতি কাজ করে কোনো দিন হিংসা হলো জিয়া নেই, অসম্ভব। কি হিংসা আরেক ব্যাপার, ভালো ভালো লোক হিংসা করে দেখতে ঠিক। এই জন্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মূল কথা, এই আগের হাদিস শুনলেন, মন পরিষ্কার, মনকে বুঝিয়ে রাখো, তোমার হিংসা জাগবে না। এবারে যদি হিংসা না জাগে তাহলে আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিবেন না। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা না! একটু আরেকটার সাথে মিল খায়। আর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমি তোমার কাছে আমার নিজ বাড়ি স্থায়ী বাসিন্দা হিসাবে আমার যে প্রতিবেশী তার অনিষ্ট থেকে বা অসৎ প্রতিবেশী থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। যেখানে আমি থাকি ওখানকার যেন প্রতিবেশী যেন আমার ভালো হয়, অসৎ প্রতিবেশী থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। দোয়া শূন্য, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারি সু ফি দারি মুকামা, স্পষ্ট কিনা? এরপর বলছেন ফা ইন্না জারিয়াল জারাল বাদিয়াতি হাল ইয়াতাহাওয়াল, মানে ওই যে বাদি যারা অস্থায়ী বাসিন্দা গ্রামীণ অঞ্চল এখানকার যারা ওদেরকে বধূ বলা হয়, তো বধূ প্রতিবেশী যারা ওরা এদিক সেদিক হয়, আর যারা নিজ বাড়িতে থাকে স্থায়ী বাসিন্দা তো এদিক সেদিক হয় না। তো এক জায়গায় গেছো দুই দিন তিন দিনের জন্য হিংসা করার লাভ পেট তো সে তুমি চলে আসবে সা চো। যারা বধূ বাসিন্দা আগেকার জমানায় এরকমই বধূ ছিল, বধূ এখানে কিছুদিন থাকে তারপর আরেক জায়গায় তারপর যাবে। আমাদের দেশে এখনো বাদিয়া আছে, বাদিয়া গোষ্ঠী, হ্যাঁ দেখুন বাদিয়া হাজিদে মুখ জারল বাদিয়া, বাদিয়া আমাদের এলাকায় বাদিয়া গোষ্ঠী বলা হয়, সরাসরি বাদিয়া বলে আপনারা হয়তো এদিক সেদিক করতে পারেন, বাদিয়া বলে তোমার হয়তো বাদিয়া কোনো কেউ কেউ বলেন বাদিয়া না অন্য কিছু বলে বাদিয়া বলে, ঠিক আছে? তো বাদিয়া যারা বলে এটা সরাসরি মানে আরবের সাথে মিলছে, আর ওই বেদে বলেন যাই বলেন মিন্ন মিন্ন সহি বস, আর আসলে ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না জাওয়াল বাদিয়া, স্পষ্ট কিনা বাদিয়া? সারা বাদিয়া বস। আর যার মানে প্রতিবেশী এতে হাওয়াল মানে সে এদিক সেদিক হয় স্থানান্তরিত হয়, তাই স্থায়ী বাসিন্দা কেউ যেন অসৎ না হয়, মানে স্থায়ী প্রতিবেশী কেউ যেন অসৎ না হয়। আর আপনি এক জায়গায় গেছেন মিন্না মিন্না, যেমন মক্কায় গেলেন একদিন থাকবেন, ও আর আপনার সাথে একদিন হিসাব করে তার লাভ থাকে, ওর আপনি আপনার কাজ কর্ম করেন চলে আসেন সাল্লাহ সালাম তুল্লাহ ফিহ। তাই প্রতিবেশী ভালো হওয়ার চেষ্টা করবে, অসৎ প্রতিবেশী হবে না। এরপরে ওয়ান রকমত আপনি আম এইসব হাসান হাদিস হিসাম শেখ হাসুদ্দিন মানে হিসাম মানে قال قال رسول الله صلى الله عليه وسلم اول خصمين يوم القيامه جاران قيامت الدين দুই প্রতিবেশী পরস্পরে সর্বপ্রথম যারা একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে অথবা অভিযোগ পেশ করবে কিয়ামতের দিন তারা দুইজন প্রতিবেশী হবে, প্রতিবেশী দুই প্রতিপক্ষ হবে কিয়ামতের দিন। সর্বপ্রথম কারা? দুই প্রতিবেশী। মুসলিম প্রতিবেশী মুশকিল, আল্লাহ হেফাজত করুন। তাই আমরা এখানে এরকম নামে আমরা ভালো প্রতিবেশী হই, বুঝতে পারছেন? একজন আরেকজনের বিরুদ্ধে কি আমাদের নিয়ে আমরা অভিযোগ করবো না, যদি অসাধন তাহলে মুশকিল। এরপর হাদিস তো এখানে বলে মাশা আল্লাহ, কোন করে হাদিস শেখ নাসিরুদ্দিন আলবানি জয়ীফ বলেছে, অনেকটা জয়ীফ জিতেন। আর দুই একটা হাদিস বলব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল বলছেন, ক্বাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি বলল হে আল্লাহ রাসূল, ইন্না ফুলানা ইউযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সাদাকাতিহা ওয়া সিয়ামিহা غير انها تؤذي جيرانها بلسانها। এক ব্যক্তি বললেন হে আল্লাহ রাসূল, অমুক মহিলা সে তো অনেক সালাত, অনেক সাদাকা, অনেক সিয়াম পালন করে, কিন্তু সে তার প্রতিবেশীকে জিব্বা দ্বারা কষ্ট দেয়। কথা বুঝলেন? সালাত ঠিক আছে, সিয়াম ঠিক আছে, সাদাকা ঠিক আছে, কিছু মানুষ একসাথে বসে সেই কথা বলতে চায় আর কাউকে কোথায় দেয় না। আচ্ছা, যেমন এখানে একটা প্রসিদ্ধ লোক ছিল আমাদের, ওকে আমি ভয় পেতাম, একসাথে বসলে মানে সেই মানে কথা, এরকম লোক এখানে একটা লোক ছিল, আমার ভয় লাগত। আর যারা স্থানীয় ছাত্ররা ওদেরও খারাপ লাগত, হয়তো যারা ভালো পায় হয়তো তার গোষ্ঠীর কারণে বা বন্ধুত্বের কারণে, আমরা ভয় পাইতো সবাই, হয়তো দুই একজন জানে ঠিক কিনা, খুব লাগত। কিন্তু আমি শুনেছি সলাদ ত্রুটি ছিল, আসলে সলাদ ত্রুটি ছিল, তো শ্যাম জমি কি রকম। এখানে যার কথা বলা হচ্ছে সে শ্যাম নিয়মিত করত না, সলাদ নিয়মিত আদায় করত, শ্যাম অর্থ নিয়মিত, ফরজ সিয়াম তো আছে, নফল এটি স্পষ্ট, নফল সালাত করত, সাদাকা খয়রাত সবই মঞ্জুর, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দিত, আস্তাগফিরুল্লাহ। غير انها تؤذي جيرانها بلسانها কি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিন্না ও কোথায়, জাহান্নাম। তার জন্য দুঃসংবাদ জাহান্নাম, কিন্তু সে যেহেতু মুসলমান জান্নাতে যাবে এর মধ্যে সন্দেহ নেই, কিন্তু তার গুণটা প্রতিবেশী কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামের দুঃসংবাদ দিয়েছে। আচ্ছা, قال يا رسول الله ان عارف নারী তো নারীদের জন্য এই সংবাদ কারণ উচিত, নারীদের বড় মুশকিল, কোনো নারী এখনো আছে গ্রামে গঞ্জে কোনো কাজ নাই, তার কি করবে, তালা তালি এদের কাজ নেই, সত্যি একজন হয় সচিনদের অবস্থা, আর সচিন ছাড়াও তাদের আর নিকটাত্মীয় যারা আছেন, তো আগে মহিলা সম্পর্কে বুঝলেন, দ্বিতীয় মহিলা বললেন ইয়া রাসূল, অমুক মহিলা ও সিয়াম কম পালন করে, সাদাকা কম দেয়, যাকাত সালাত কম আদায় করে, আর অন্যান্য তাসাদ্দুক বিল আসওয়ার মিন আল আফিক, পরিরের কিছু টুকরা সাদাকা করে, মানে অল্প অল্প বেশি না, কিন্তু ওয়ালা তুদি জিরানহা বিলিসানিহা, সে তার জিব্বা দিয়ে তার প্রতিবেশীদেরকে কষ্ট দেয় না, এটা হলো তার ভালো। কিন্তু ফরজ যেসব ইবাদত ওগুলো আদায় করে, ফরজগুলি আদায় করে, আর নফল অল্প। আর ওই আগের মহিলা ফরজ মমতাজ, নগর মমতাজ, সাহ বেশি, এটাই বোঝা যাচ্ছে। কিন্তু প্রতিবেশী কষ্ট, আর এই মহিলা ফরজ করে আদায় করে, এটা তো জরুরি। আর নফল অল্প, সই সই, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন এই মহিলা জান্নাতি, সুবহানাল্লাহ, আগের মহিলা জাহান্নাম। তো প্রতিবেশীর হক বুঝলেন? আল্লাহ আমাদের হেদায়েত দিন, আমিন। এমনি ভাবে অন্য আরেক রিওয়ায়েত ওইটাই পায় বলছেন, قالوا يا رسول الله فلانا تصوم النهار وتقوم الليل وتؤذي جيرانها, দিনে সিয়াম পালন করে আর রাতে কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদের সালাত করে। তাহলে আগের হাদিসের আরেকটু স্পষ্ট ব্যাখ্যা, মানে ফরজ ইবাদত তো করেই, নফল সিয়াম দিনে আর রাত্রে কি তাহাজ্জুদের সালাত, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিয়া ফিন্নার, আউযুবিল্লাহ, ও জাহান্নামী। আর আরেক মহিলা সম্পর্কে বলেন ফুলানা তুসাল্লিল মাকতুবাত, ওই মহিলা ফরজ সালাত আদায় করে, ওয়াতাসাদদাক তাসাদদাকু বিল আসফার মিন আল আকিত, আকিত মানে পরিব, পরিব বুঝে না, দুধের বুঝে তো কিছু টুকরো টুকরো হালকা হালকা পনির সত্তা করে। আর ওয়ালা তুদি জিরান, প্রতিবেশীদেরকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতি, সুবহানাল্লাহ। এই সব হলো প্রতিবেশীর হক। দেখেন আরেকটা রিওয়ায়েত, আবু জুহাইফা বলেন রাদিয়াল্লাহু আনহু, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশকু জারাহ, এক ব্যক্তি আসলে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী এরকম এরকম, তার বিপক্ষে অভিযোগ পেশ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইতরাহ মাতাআক আলা আত-তরিক, তুমি তোমার ঘরের সামান সামগ্রী সব রাস্তায় ফেলে দাও, ঘর থেকে বের করে দাও। উনি সব বের করে দিয়েছে। فجعل الناس يمرون عليه ويلعنونه, তখন লোকজন দেখছে তো এই অবস্থা, কেন ফেললো ওই প্রতিবেশীর কষ্ট, প্রতিবেশী তাকে কষ্ট দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ ফেলে দেব। তো মানুষ যখন জিজ্ঞেস করবে কেন, তিনি বললেন আমার প্রতিবেশী এরকম কষ্ট দেয় এই জন্য। এবারে লোকজন তার কাছে দিয়ে যায় আর ওই ব্যক্তির উপর লানত করে, মানে বদদুয়া দেয়, হাই রে হাই তো খারাপ মানুষ আসলেন। فجاء الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ما لقيت من الناس, قال وما لقيت منهم, قال يلعنني. ওই ব্যক্তি আসলো ওই যার উপর মানুষ লানত করে, যাকে গালমন্দ করে, যাকে বলে এই লোকটি কতই না খারাপ, হ্যাঁ ও এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো লোকজন থেকে আগে অনেক কিছু শুনছি, অনেক কিছু সাক্ষাৎ করছি, নতুন করে সাক্ষাৎ করা মানে কি লোকজন আমাকে কষ্ট দিচ্ছে, এটি হয়তো তার অর্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তুমি কি কষ্ট পেয়েছো লোকজন থেকে, তো ওই লোকটি বললো এলা আনি নদী, ওরা আমাকে গালমন্দ করে আমার উপর লানত করে। قال لقد لعنك الله قبل الناس, استغفر الله, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষে মানুষ কি তোমাকে লানত করছে, এর আগে সরাসরি আল্লাহ তোমার উপর লানত করেছে, কারণ তুমি প্রতিবেশীকে কষ্ট দিয়েছো। তখন এই লোক বললো ইন্নি লা আউযু, আমি আর এরকম করব না, فجاء الذي شكاه الى النبي صلى الله عليه وسلم فقال ارفع متاعك فقد كفيت جيني আগে অভিযোগ করেছিলেন ওই প্রতিবেশী আমার কষ্ট দেন উনি আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যাও তুমি তোমার সামান তোমার বাসায় আবার নিয়ে যাও তোমার ঘরে নিয়ে যাও আল্লাহ পাক তোমাকে তার অনিষ্ট থেকে রক্ষা করেছে আচ্ছা দেখলেন কি অবস্থা ওই যে প্রতিবেশী সে বুঝতে পেরেছে লোকজন তার গার্মেন্ট তার উপর যে গার্মেন্ট করছিল তাকে গালাগালি করছে কেন তার ওষুধের ধারণার জন্য সে তারপরে সুধরে গেল কিন্তু বর্তমানে তো এমন ওষুধ প্রতিবেশী পাওয়া যায় যারা এই অবস্থা দেখেও নিজেকে সুধরায় না বলেন নাউজুবিল্লাহ এরকম আছে কি না আমরা এই দেশ মনুষ্য থেকে আমার কাছে আশ্রয় চাইছি আমাদের সেন্টারে যদি এরকম লোক থাকে কেউ থাকে আল্লাহ যেন ওদের থেকে আমাকে আমার ছাত্রদেরকে এবং সমস্ত তুল্লাহ যেন সেন্টারে আসে আল্লাহ যেন এদের এক অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে আমাদের সেন্টারকেও যেন আল্লাহ পাক রক্ষা করে এরকম এসব প্রতিবেশী মজুদ এই জন্য বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতেন না প্রতিবেশীরা সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দিয়েছে তারা নিজের লোকই আবু লাহাব আপন চাচা যদি আপন চাচা হয় তাহলে প্রতিবেশী না চাচা আমার প্রতিবেশী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহাল কষ্ট দিয়েছে সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাই আপনি যদি কষ্ট দিয়ে মনে করেন হ্যাঁ তাহলে আপনি কোন আপনি মনে করুন আপনার ইজ্জত বেড়ে গেছে আপনার ইজ্জত আল্লাহর দরবারে কমেছে এই হাদিস দ্বারা বোঝা গেল লাআনাকাল্লাহ ক্বাবলান নাস মানুষ তোমাকে গালমন্দ করছে তোমার উপর লানত করছে এর আগে আল্লাহই তোমার উপর লানত করেছে তো আমাদের কোন ইজ্জত কমে না কেউ যদি আমাদের সাথে হিংসা পোষণ করে কেউ আমাদের বিপদ করে আমাদের ইজ্জত কমে না বুঝতে পারলেন ইজ্জত আল্লাহর দরবারে বাড়ে আলহামদুলিল্লাহ হিংসু হিংসু করি ক্ষতি হয় যে আপনার সাথে হিংসা করে আপনার ক্ষতি হবে না আপনার ইজ্জত বাড়বে আল্লাহর দরবারে সে যদি হিংসা করে সে যদি আপনার গীবত করে আপনার গুনাহ খাতা কি আমাদের দিন তাকে দেওয়া হবে বুঝতে পারলেন আপনার গুনাহ খাতা কাকে দেওয়া ওকে ওই ওই গীবত গীবত করবে এই জন্য অন্য রেওয়ায়েত এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন বলো তো মুফলিস কে গরিব কে সাহাবায়ে কেরাম বললেন যার টাকা নাই পয়সা নাই সম্পত্তি নাই আদা গরিব সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের গরিব তারা যারা কিয়ামতের দিন সালাত সিয়াম নেকির ধনমন্ডা অনেক নিয়ে আসবে কিন্তু কাউকে গালি দিয়েছে কারো উপর মৃত্যু অপবাদ দিয়েছে কাউকে মেরেছে কাউকে হত্যা করেছে এরকম গলত কাজ করেছে কালকে আমাদের আল্লাহ পাক যাদের উপর সে জুলুম করেছিল তার নেকির ধনভাণ্ডা ওদেরকে দিলেন পরবর্তীতে সে যখন তাদের হক আদায় করতে পারবে না তখন তাদের গুণা যাদের উপর সে জুলুম করেছে কাউকে গিবত কারো গিবত করেছে কাউকে ধক্কর পেটেছে কারো উপর মিথ্য অপবাদ দিয়েছে মিথ্য অপবাদ ইস্তাগফিরুল্লাহ এরকম মজুদ মিথ্য অপবাদ পর্যন্ত নেই কারণ হিংসা ওদের গুণা ওদের হক আদায় করতে পারে কারণ এই সব সালাত সিয়াম দিয়ে তাদের নেকি প্রথমে দেওয়া হয়েছে তাকে সরাত সিয়ানে পরবর্তীতে ওদের গুণা তার ঘাড়ে চাপিয়ে দিবেন তারপরে তাকে পদমুখ করে জাহান নামে নিক্ষেপ করবে বলছেন আমার উন্নতির গরিব হলো এটা বুঝলেন তাই খবরদার প্রতিবেশীর হক সকল মুসলমানের হক নিয়মিত যেন আমরা আদায় করি জিব্বার হেফাজত জরুরি মনের হেফাজত জরুরি পড়াই যেন না করি নিজেকে যেন ছোট ভাবি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ ইলম অর্জন করে আমল করার তৌফিক দাও। দুঃখ লাগে সেদিন আমাকে একটা ছেলে বলল, একজনের সাথে তার আলোচনা হয়েছে, তো আমি বলি না যা তোমরা বুঝো এখানে না, বাংলাদেশ পর্যন্ত ইন্ডিয়া পর্যন্ত নিয়ে যাও সব দাওয়াতি কাজ করো। ওনাকে বলছে না এখানকার সব আছে ভালো বুঝুদিন, তাহলে বুঝেন তো সে হক বুঝল। আপনার কেউ এরকম হবে না বুঝছেন, যা হওয়ার পিছনে গুণগতা আল্লাহর দিকে তোবা করুন, বুঝতে পারছেন, বেদাত করেছেন তোবা করুন, শিরিক করেছেন তোবা করুন, আল্লাহ কাদেরমানি করেছেন তোবা করুন, আল্লাহ পাক এবারে বুঝ দিয়েছে। তবুও যদি বলেন না না দেশে গেলে ইজ্জত থাকবে না, অনেক মানুষ আছে দেশের ইজ্জত কে ভয় করে সে হক ছেড়ে দেয় দেশে গেলে, এরকম হবেন না ইনশাআল্লাহ। কোনস্তাই আখিরাত হচ্ছে আশা, কুল্লু বিদআহ দালালা ও কুল্লু দালালা ফিন নার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, প্রত্যেক বিদআর গোমরাহী আর প্রতি গোমরাহীর ঠিকানা জাহান্নাম। শুধু আমাদেরকে এখানে আসো খুশি করার জন্য আসো দর্শে কয়ে, আর দেশে গিয়ে হয়তো আস্তাগফিরুল্লাহ হয়তো আমার বিরুদ্ধেই কথা বলে, অথবা এখানে হয়তো আসলো এখানে দশ শূন্য সব ঠিকঠাক, বাইরে গিয়ে হয়তো আমার বিরুদ্ধেই কথা বলে, আসে কিনা এরকম যদি কেউ হোক তবা করো, মুনাফিক কি গুণ রাখো না, হক বুঝে যদি হক না বলি, হক যদি তোমার কাছে স্পষ্ট না হয় তাহলে সেটা ভিন্ন হতো, তুমি যাচাই করো, হক স্পষ্ট হওয়ার পরও তুমি যে হক গ্রহণ করছো না এটা হলো মুশকিল। আর আবার তোমার কাছে কেন হক স্পষ্ট হলো না, আল্লাহ পাক তোমাকে শিরক আর বেদাতের এলাকা থেকে সরিয়ে এই অন্যায় যায় তোমাকে নিয়ে এসেছে, এটা হচ্ছে আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ। কত সুন্দর পরিবেশ, পরিবেশ ভালো কিনা, কয়টা বেদাত হয়, কয়টা শিরক হয়, শুধু আমরা বস গোপনীয় দোষ দেখি, অনেক মানুষের গোপনীয় দোষ দেখে খুঁজে খুঁজে দোষ, কই সৌদি আরব আর কই বাংলাদেশ, কোন তুলনা হয় সৌদির সাথে, তুলনাই করা যায় না। আর ওইসব আসল ব্যাপার হচ্ছে ওইসব বেদাতি মুশরিক পর্যায়ে কবর পূজারী, ওরাই সব দোষ বের করে, সব ঠিক আছে কেউ কেউ দেখেছি গালি দেয় ওহাবি লোকেদের, আর কিছু পায় না তো কি করবে, এখানে এসেছ খাবার খাচ্ছ পরিবার পরিজনকে খাওয়াচ্ছ, সারা বিশ্বে যারা যেসব বাংলাদেশে রয়েছে সবচেয়ে বেশি বাংলাদেশে যে রাষ্ট্র থেকে বেশি রেমিটেন্স যায় ওই রাষ্ট্র, আপনাদের বিশ্বাস নেই সবাই জানে এটা, এদের হে আবার এদের দুর্নাম, দোষ কার নাই, দোষ নাই এদের, নিষ্পাপ নয় দোষ আছে, তোমার দোষ আছে, তোমার বাবারও দোষ আছে, তোমার মায়ের দোষ আছে, কে দোষ দোষ থেকে মুক্ত, দুষ্ট হবে কিন্তু এত, এরা যদি এত খারাপ হতো আমরা দেখতেও থাকতে পারতাম, যেসব অসৎ লোকজন যেভাবে তাদের বিরুদ্ধে প্রচার করে তাদের কোথাও অনুযায়ী থাকতে হতো তাহলে আমরা থাকতে পারতাম, আছে দোষ অনেক দোষ আছে এর মধ্যে সন্দেহ নেই, কিন্তু দুশ্চর্চা করতে গিয়ে এমন ভাবে করা যেটা মানে সীমালঙ্ঘন, তারপরে দোষ বর্ণনা করবে কেন, এটা ব্যক্তিগত ব্যাপার, নেট নেটে নেটে দোষ বর্ণনা হলো একটা কথা। আচ্ছা দেখেন খাদিমা তারা আনে খাদিমা ভিসা দিয়েছে, তারা কি তোমাকে বাধ্য করে তুমি আসো, আজকেই তো সে বলেছ এই খতিব যে মাহরাম পুরুষ ছাড়া খাদিমা আনা জায়েজ না, মুসলিমা হলো বলেনি আজকে, কাফির কুফফারদের কে আনা এই রাষ্ট্রে জায়েজ না বলেছেন, খুব সুন্দর ভূমিকা রেখে জাযাকুমুল্লাহ খায়র, জাযীরাতুল আরব আরবে আরব দ্বীপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির কুফফারদেরকে আনতে নিষেধ করেছেন, বরং বলেছেন ওদেরকে বের করে দাও, এটা বলা হয়েছে আজকে খুব সুন্দর বলেছেন, ঘনিষ্ঠ ভূমিকা রেখেছেন। আবার কোন মাহরাম পুরুষ ছাড়া মহিলাদেরকে আনা, খাদেমাদেরকে আনা গরম। এবারে আসলো ওইটা যুবতী, মহিলা আছে যুবতী না বুড়ো আছে? বুড়ি যারা খেদমত করবে মানে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করবে, ওরা কি বুড়ি হয়? অবশ্যই যুবতী হবে। আবার কোন কোন মহিলা খুব খারাপ, আস্তাগফিরুল্লাহ বলার মতো না, গলার টোন সুন্দর, রঙ বর্ষা সবই আসে অসদ উদ্দেশ্য। এবার তুমি আসলে এরকম, ওখানে আর কেউ নেই ঘরের ভিতরে, যুবকেরা মজু অসৎ কাজ হবে না। আচ্ছা দুষ্টা কার বেশি, এদের দুষ বেশি না তোমার দুষ বেশি? তুমি কেন আসো? আসলো এবারে বলছে আমি বাবা বলেছি তবুও আমার সাথে খারাপ আচরণ করো, এটা একটা কথা হলো। তো দুষ্টা কার? বাবা বলেছে। তার সাথে শয়তান নেই, তোমার সাথে ও শয়তান এসেছে। অন্যদিকে এইসব দাঁড়ি যারা আসে বেপত্তা, ওরা দুনিয়া কমাই করার জন্য আসে। আচ্ছা ওদের রেপু বাংলাদেশে রেখে আসে না সাথে নিয়ে আসে? প্রবৃত্তির তারা বাংলাদেশে রেখে আসে না এখানে নিয়ে আসে? অঘটন হওয়ার পরে চিৎকার করে, এর আগে চিৎকার করে না, তাহলে আগে কিছু হয়েছে? খবরদার, এরকম শুনেই আপনাকে ভালো বিক্ষোভ করেন না, দুষ্ট আপনার বেশি। এমনি ভাবে আমি দেখেছি বাংলাদেশ সরকারও করেছে, আমরা তো বাধ্য করছি না টুকা, এরকম বললাম আমি বাংলাদেশ সরকার তুমি যাও কেন, তারা এরকম বলেছে কি জানিস? দেখা সরকার বলে আমার চুক্তি হয়েছে, আর আমি তো আর বলিনি যে যোগাযোগ যাবে, বাধ্য তো আর করছি না, নিজেরা যাবে। এবারে অঘটন হয়ে গেল, শুধু তাদের দোষ দেখবে আমাদের দেখা উচিত। একটা যুবিত মহিলা আল্লাহ হোসেন সময় আসে লা ইয়াখলুন্না রাজুলুন বিমরাতিন, কোন পরপুরুষ যেন কোন পর মহিলার সাথে একাকী সাক্ষাৎ না করে, যদি এরকম করে তাহলে তাদের মধ্যে আরেকজন আছে, ওটা কোনটা? মহিলা আসলে তো আল্লাহ পাক পুরুষদের প্রাধান্য দিয়েছেন মহিলাদের, পুরুষের প্রাধান্য কার উপর? মহিলাদের। পুরুষ কামাই করে, এর একটা কারণ হচ্ছে, আর মহিলা বাড়িতে থাকে, পুরুষ কামাই করবে বাইরে থেকে আসে, মহিলা কাজ করবে, বাচ্চা কাচ্চারা হেফাজত করবে, ঘরের হেফাজত করবে, স্বামী স্ত্রীর হেফাজত করবে, খেদমত করবে, মানে স্বামীর খেদমত করবে মহিলা স্ত্রী, এটা হলো মহিলার আসল কাজ। মহিলার কাজ আসলে বাইরে বাইরে গিয়ে কাজ করা হয়, শুধু পয়সা দেখবেন না, একটু খেয়াল রাখবেন, বুঝতে পারছেন? শুধু ইয়া পুরুষ ইয়া পুরুষ করা ঠিক না। যাই হোক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, আদায় করবেন। পর্দা বাংলাদেশ রাখবেন, এখানে যেভাবে আছে হয়তো অনেকে আছে এখানে তিনা দিন সা বাংলাদেশে গেলে কি হয় এরকম জানি না, কিন্তু নিয়মিত পর্দা চাই বাংলাদেশ, চাই লন্ডন, চাই যেগুলো যে আলহামদুলিল্লাহ এখন তো ইউরোপ আমেরিকায় অনেক মহিলা পাওয়া যাচ্ছে যারা একদম পর্দাংশ আছে কিনা। আপনার ইমান যদি মজবুত হয়, এই রাষ্ট্রে কত মানুষ আছে এখানে তো দাওয়াতি কাজ করে, হয়তো মেনে নেবেন না আছে কিনা, কিন্তু কিছু লোক ভালো আছে কিনা, আলহামদুলিল্লাহ। তুমি চেষ্টা করলে আল্লাহ তোমাকে তৌফিক দেবে ইনশাআল্লাহ। তুমি অমুক তা তমুকের কথা বলো না, তুমি তোমার কথা, কারণ তোমার খবরে তুমি জানে, তোমার হিসাব তোমাকে দিতে হবে, তোমার হিসাব আরেকজন দিবে না। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। যা বললাম লাস্টে কিছু প্রাসঙ্গিক আলোচনা হয়েছে, আনুষঙ্গিক বিষয় ভুল হলে আল্লাহ যেন মাফ করে, আর বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আপনারা সবসময় দোয়া করুন হারামাইন জঙ্গিদের জন্য, সমস্ত মুসলিম রাষ্ট্রগুলির জন্য দোয়া। আন্তর্জাতিক চক্রান্ত চলছে, আর সিরিয়ার মুসলমানদের উপর আলু শূন্য হচ্ছে না, মুসলিম যেরকম জুলুম হচ্ছে ওগুলি তো তার মিডিয়ার প্রচার করা, যদি প্রচার করতো তাহলে আপনার বলতেন যে ওটা কাফের, এটা মুসলমান হতে পারে যে প্রচার করলো, যার বলে অনেকে মনে করে আগে মুসলমান মুসলমান এইসব শেফাদেরকে কিরকম মুসলমান বলা যায়, কিরকম দুর্নীতি চায়। সিরিয়া মুসলমান বেশিরভাগ আহলে সুন্নাহ ওয়াল জামা, গুটি কয়েকটা ওদের রাফিদি সম্প্রদায়, বুঝতে পারছি গুটি কয়েকটা, কিন্তু সরকার থাকার কারণে, কিন্তু আল্লাহ যদি দেন দোয়া করবেন আল্লাহ যেন এদেরকে সাহায্য করে, মুজাহিদিন ইসলামকে সাহায্য করে, ভিতরের ভুল সংশোধন করো, এরা যতটুকু অগ্রসর হয়েছে আল্লাহকে তৌফিক দাও, আল্লাহ আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন তাদেরকে আরো তৌফিক দেয়, দিনের উপর প্রতিষ্ঠিত থাকা ভিন্নভিন্ন নাই, দোয়া করা দরকার। বর্তমান রাষ্ট্র প্রধান যিনি, আল্লাহ তাকে হায়াত দিবেন, যারা রয়েছে তার ছেলে যারা আছে আল্লাহ পাক এদেরকে প্রতিষ্ঠিত রাখুন, এরা ষড়যন্ত্রের শিকার হতে পারে, বুঝতে পারছেন আন্তর্জাতিক চক্রান্ত মজুদ হল, আপনি দোয়া করবেন এদের মাধ্যমে হয়তো আল্লাহর দিনের ঝান্ডা বুলন্দ হতে পারে, আটকা পড়ে গেলে আমাদের ক্ষতি, দিনের ক্ষতি, শুধু পয়সা দিতবেন না, হয়তো আমি বাংলাদেশ গেলে বাংলাদেশ গেলে খেতে পারবো না, খাওয়ানোর মালিক আমি আল্লাহ, নেই হেফাজত আল্লাহ যেন আমাদের সকলের হেফাজত করে, হেফাজত করে এইসব রাফিজিদের মনুষ্য থেকে আল্লাহ পাক যেন মুসলমানদের হেফাজত করে, সিরিয়ার মুসলমান, ইয়েমেনের মুসলমান, সারা বিশ্বের মুসলমান, বাংলাদেশের মুসলমানদের যেন আল্লাহ পাক নাস্তিকদের মনুষ্য থেকে হেফাজত করে, কারণ নাস্তিকবাদের চর্চা খুব বেশি চলছে বাংলাদেশ, এই জন্য আমাদের ইমান আমলের অতি আশঙ্কা, তো দোয়া করবেন, যদি এমনি চললে হবে না, কিন্তু হালকা হালকা বেশি কোন কোন সময় দেখতে এরা ওই মাসালা নাবির উপরে মানবে না নাবির নিচে মানবে, এ নিয়ে বসে একটা আরেকটাকে কিনা, হ্যাঁ আর কিছুক্ষণ পরপর শুধু এটা ও বলছে দেখো হ্যাঁ ওটা সঠিক না ওটা সঠিক, মক্কার ইমামরা নাবির নিচে বলে আর ও বলছে না মক্কার ইমামরা উপরে বলে, আলেমদের ইখতিলাফ হয়ে আসছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী বলেছেন উভয়টাই করতে পারে, বুঝছেন ইমাম তিরমিজির মতো মানুষ রহমতুল্লাহ আলী আমার অগ্রাধিকার দিয়ে বুকের উপর, বুঝতে পারছেন সুন্না, কিন্তু তুমি এমন শুধু সুন্নাকে নিয়ে লড়াই আর হিংসা বিদ্বেষ কি যে হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে তা দেখছেন না, মুসলমানদের কি অবস্থা, হ্যাঁ শিরিক বিদাত হাম সব, তো তুমি ওইরকম আর তারা ওইরকম, ওলা তাসুব্বু আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বু আল্লাহ আদমান বিগাইরি ইলম, যারা আল্লাহ ছাড়া অন্যদের পূজা করে তোমরা তাদের গালি দেবে না, কারণ ওদেরকে যদি তোমরা গালি দাও তাহলে ওরা না জেনে না বুঝে আল্লাহকে গালি দেবে, কথা বুঝতে পারছো, তুমি হিকমতের সাথে তোমার সুন্নাত পেশ করো, কিন্তু গালি গালাজ না, কিছু মানুষ গালি গালাজ করে আমি দেখেছি, বলে শুননি রিফক নম্রতা হতো নরম আচরণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক, হারুন আলাইহিস সালাম মুসা এবং হারুন আলাইহিস সালাম কে আল্লাহ পাক বলেছেন যাও ফিরাউনের সাথে গিয়ে নরম বসায় করো, ফাকুল লাহু কাওলান লাইয়িন লাআল্লাহু ইয়াতাযাক্কারু ইয়াখশা, হয়তো সে ভয় পাবে উপদেশ কবুল করবে, আচ্ছা বলেন তো আল্লাহ কি জানতেন না ফিরাউন কখনো মানবে না, আল্লাহ জানেন না না আল্লাহ জানে, তবু বলছে যাও ওখানে গিয়ে নরম বসে, হয়তো সে সৎ উপদেশ কবুল করবে আর আল্লাহকে ভয় করবে, হয়তো লাআল্লাহু ইয়াতাযাক্কারু ইয়াখশা, আল্লাহ তো জানেই, তাহলে ফিরাউনের ক্ষেত্রে যদি এরকম নরম আচরণ জরুরি হয়ে থাকে তাহলে সাধারণ মুসলমান যারা আলহামদুলিল্লাহ মুসলিম ওরা একটা বুঝে না, তাদের জন্য কি নরম আচরণ হওয়া উচিত না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।